এই সওমকে ফরজ করার উদ্দেশ্য ছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সওমুন শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা। হুয়াল ইমসাক আরবিতে বলা হয় বেঁচে থাকা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যে কাজ করতে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন, সেই সকল কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত সওম বা রমাজান। রমাজানের এই রোজা যেটা আমরা আমাদের কথায় রোজা হিসাবে বুঝি, তো সিয়াম অর্থ হচ্ছে বেঁচে থাকা, আর এই বেঁচে থাকা হল আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকা, রসুলের অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকা। এই বেঁচে থাকার অভ্যাস তৈরি করার জন্যে, এই বেঁচে থাকার চরিত্র সৃষ্টি হওয়ার জন্যই এ রোজা ফরজ করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি প্রতি বছর রোজা ঘুরে ঘুরে আসছে, আর আল্লাহ তাআলা যা পছন্দ করেন নাই সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। তাহলে এই রোজা মূলত রোজা হচ্ছে না, রোজার উদ্দেশ্য সাধন হচ্ছে না, কিন্তু আমাদের কষ্ট করা হচ্ছে, ক্ষুধা এবং পিপাসার কষ্ট আমরা সহ্য করছি, কিন্তু মূলত রোজা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাতে দিনের বেলায় খেতে নিষেধ করেছেন, তাই যারা আমরা রোজা থাকি দিনের বেলায় খাই না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় এই খাওয়া অপছন্দ করেছেন এবং নিষেধ করেছেন, এভাবে কি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কাজ করতে নিষেধ করেন নাই? দিনের বেলা খেতে যেমন নিষেধ করেছেন, তেমন কি আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু খেতে নিষেধ করেন নাই? বহু কিছুই নিষেধ করেছেন। অতএব রোজা থেকে খাওয়াটা যেমন আমরা বর্জন করছি, এইভাবে আল্লাহ তাআলা আরো যত যা বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করার অভ্যাস এবং চরিত্র সৃষ্টি করার জন্যই এই রোজা হয়েছে। কিন্তু এটা যদি না হয় তাহলে এই রোজার কোনই মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আইয়ামা মাদুদাত, এ রোজা এক নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের শুরু আর শেষ করতে হবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা রোজা শুরু যেমন করতে পারো না, তেমন করে তোমাদের ইচ্ছা মতো রোজা শেষও হতে পারে না। এক সময় এমন ছিল যে মানুষ 29 তারিখে রোজা রাখত, এটা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন 29 তারিখ চাঁদ দেখা যেতেও পারে এবং নাও দেখা যেতে পারে। হাযা ইয়াউমুশশাক, এটা হচ্ছে একটি সন্দেহের দিন, খবরদার তোমরা এই সন্দেহের দিনে রোজা থাকবে না। সন্দেহের দিনের রোজা থাকার এই অভ্যাস ইহুদিদের মধ্যে ছিল, কিন্তু আজকে আমাদের দেশের বিভিন্ন কেতাবপত্রে পাওয়া যায় এবং হুজুরদের ওয়াজ ও নসিহতে পাওয়া যায় যে আপনারা রোজা থাকবেন, হতে পারে চাঁদ দেখার সংবাদ পাওয়া যাবে। যদি সংবাদ পাওয়া যায় দুপুরের মধ্যে তাহলে রোজাটা চালিয়ে যাবেন, দুপুর পর্যন্ত যদি রোজা রাখার সংবাদ পাওয়া না যায় তাহলে আপনারা রোজা ভেঙে ফেলবেন। এ ধরনের প্রচলন ছিল এবং এ ধরনের প্রচলনটা মুসলমানদের মধ্যে এক শ্রেণীর তথাকথিত আলেম ওলামারা সৃষ্টি করেছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাবে বলেছেন, এই ইয়াউমুশ শাক 29শে শাবান, শাবানের 30 তারিখ হলো কি হলো না স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই জন্য তোমরা পরের দিন যে রোজা থাকতে চাও এটা কখনোই থাকবে না। মনে করুন কোন ব্যক্তি এদিন রোজা থাকল, সে জানতে পারে নাই যে কেউ কোথাও চাঁদ দেখেছে, পরের দিন সে বুঝতে পারল, জানতে পারল যে হ্যাঁ 29শে শাবান চাঁদ দেখা গিয়েছিল। আমাদের দেশের হুজুররা ফতোয়া দেন তাকে আর রোজাটা রাখতে হবে না, বরং ওই ইয়াউমুশাক্কের দিনে পুরো দিনটা যে রোজা থেকেছে এতেই তার রোজা আদায় হয়ে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোন ব্যক্তি এভাবে রোজা থাকলে তার ওই রোজা আদায় হবে না, রমজানের পরে তাকে ওই রোজাটা আবার রাখতে হবে। যেমন যারা সংবাদ পায় নাই তারা রোজা রাখে নাই, পরের দিন সংবাদ পেল যে হ্যাঁ 29শে শাবানে চাঁদ দেখা গেছে, এদেরকেও যেমন রমজানের পরে রোজা রেখে দিতে হবে, তেমনি করে যে ব্যক্তি রোজা থেকেছে তাকেও কিন্তু রোজা রেখে দিতে হবে। কেন? ওই দিন আল্লাহ নবী রোজা রাখতে নিষেধ করেছেন, রোজা নিষেধ করেছেন যে কটা দিনে, শাওয়ালের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিত্রের প্রথম দিন, ঈদুল আজহার তিন দিন এবং এই ইয়াউমুশাক, এতে রোজা রাখা চলবে না। এই কয়টা দিনে রোজা রাখা হারাম, অতএব হারাম দিনে রোজা রেখে ফরজ রোজা আদায় হবে না। তিরমিজি শরীফ বাংলা তর্জমা হয়েছে। আপনারা এই রোজার অধ্যায় রুয়াতুল হেলাল চাঁদ দেখার পর্বে এখানে দেখতে পাবেন আমি যে হাদিসের কথা বলেছি সেটাই, যে আল্লাহর নবী এই শকের দিন সন্দেহের দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তাই বলেন, আইয়ামাম মাদুদাত, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে রোজা রাখতে হবে আর সুনির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে রোজা ছেড়ে দিতে হবে। এই সুনির্দিষ্ট সময় 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে, চাঁদ দেখে অথবা চাঁদের সংবাদ তোমরা পেয়ে এই রোজা রাখবে এবং রোজা ভাঙবে। ফমান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন, যে সকল লোকেরা অসুস্থ তারা রমাজানে রোজা না রেখে অন্য সময় তোমরা রোজা রেখে দেবে। আও আলা সাফারিন, যারা সফরে আছে, এই সফর হল সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার, আর সবচেয়ে কম হচ্ছে 9 কিলোমিটার, 8.5 থেকে 9 কিলোমিটার। কোনো ব্যক্তি যদি 9 কিলোমিটার পর্যন্ত যায় তখন থেকে সে এই সফরের সুযোগ ভোগ করতে পারে, সে 9 করল না, 10 করল না, 20 করল না, 30 করল না, কিন্তু 75 কিলোমিটার যাওয়ার পর কসরের সুবিধা ভোগ না করে তার কোনো উপায় নাই, সে ভোগ করতে পারে। সফরের ভিতরে কেউ যদি রোজা থাকে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোজা থাকতে নিষেধ করেন নাই, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা না রাখাটা পছন্দ করেছেন। দুটি ব্যাপারকে আমাদের স্পষ্ট বুঝে নিতে হবে। সফরের মধ্যে রোজা কেউ রাখলে পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই যে তুমি রোজা থেকো না, কিন্তু তার আচরণ থেকে প্রমাণ হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা না রাখাটাই পছন্দ করেছেন। মিশকাত এর রোজার অধ্যায় তৃতীয় খণ্ডে মাওলানা নূর মোহাম্মদ আজমী মাদ্রাসারও তৃতীয় খণ্ডে আপনারা পাবেন যে রোজা সফরে রোজা রাখার যে পরিচ্ছেদ আছে তার মধ্যে এক ব্যক্তি রাস্তায় যাওয়ার পথে বিহুশ হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই অবস্থা হচ্ছে কেন, তোমরা মাথায় পানি ঢালছো কেন, কি হয়েছে? বলে হুজুর এই রোজা রেখে বিহুশ হয়ে গেছে। আল্লাহ নবী তখন বললেন তাকে রোজা রাখতে কে বলেছে, কেন সে রোজা রাখল? অতএব যে সকল লোকেদের রোজা রাখতে সফরের মধ্যে কষ্ট হয় বা অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে তারা রোজা রাখবেন না, এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিপ্রায় ইচ্ছা। কিন্তু যদি কেউ রোজা রাখেন তার জন্য আল্লাহ নবী কোনো প্রশংসা করেন নাই। হাদিসের বিন্যাস যদি আমরা বুঝি তাহলে স্পষ্ট হয়ে যাবে সফরের মধ্যে রোজা রাখার কোন ফজিলত আল্লাহ নবী ঘোষণা করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে সফরের ভিতরে যদি কেউ রোজা থাকে তাহলে সেটা আল্লাহ নবী খুব যে একটা পছন্দ করেছেন তা না, পছন্দ করলে তো ফজিলতের কিছু বলতেন। বরঞ্চ কোন ব্যক্তি অসুস্থ হলে তিনি রাগ করেছেন এবং বলেছেন একে রোজা রাখতে বলেছে কে। আরো হাদিস আপনারা এই অধ্যায়ে বিভিন্ন সিহার কিতাব থেকে মিশকাতে এখানে উদ্ধৃত হয়েছে সফরে রোজা দেখবেন। তো আইয়ামা মাদুদা এই সুনির্দিষ্ট সময়ে রোজা রাখা ফরজ তাদের জন্য যারা সুস্থ এবং বাড়িতে আছেন, যারা অসুস্থ যে কয়টি রোজায় তিনি অসুস্থ থাকবেন পরে রেখে দেবেন, ভয় নাই পরে রেখে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবের একটু কমতি করবেন না, তার কারণ তিনিই তো অনুমতি দিলেন যেটা পরে রেখে দিও। অতএব যে কয়টা আপনি পরে রাখবেন সেই কয়টার সেই সওয়াব এবং সেই ফজিলত পাবেন যেটা এই রমজানের মধ্যে ছিল। আও আলা সাফারিন সফরে ওই একই কথা আল্লাহ বলেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর অন্য সময় যখন তুমি পারো তখন তুমি এই রোজাগুলো রেখে দিও। ওই বছরই আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাড়ও এর সঙ্গে দিয়েছিলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, যারা তোমরা রোজা রাখতে পারো তারা যদি রোজা রাখতে না চাও তাহলে ওই রোজার দিনে একটি মিসকিনকে পরিপূর্ণ খাওয়ায় দেবে, অর্থাৎ আরেকজন রোজাদার মিসকিন তাকে ইফতার করাবে, তাকে রাত্রের খাবার খাওয়াবে, তাকে সাহারি খাওয়াবে। এভাবে যদি কোনো এক ব্যক্তিকে পুরোপুরি খাওয়ায় দাও তাহলে এটা হবে ফিদিয়া, তার মানে বদলা, বিকল্প, রোজার বিকল্প হিসেবে এক ব্যক্তিকে এভাবে পরিপূর্ণরূপে খাওয়াতে পারো। তবে এই খাওয়াটা তোমাদের রুচি মতো নয়, বরং যে খাবে তার ইচ্ছা রুচি আর পরিমাণ মতো তাকে খাওয়াতে হবে। সবচেয়ে সুন্দর ফিদিয়া হচ্ছে এটাই, যে রোজাদারকে দিয়ে আপনি ফিদিয়া আদায় করতে চান তিনি যা খান তার রুচি অনুযায়ী তার একটি দাম আপনি ধরে নেবেন, সেই দামটাই যদি আপনি তাকে প্রতিদিন দিয়ে দেন সে অনুযায়ী যদি তিনি ওই পয়সা দিয়ে খাওয়া দাওয়া করেন সুন্দর হয়। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত ছিল। কিন্তু কোন ব্যক্তি যদি বলেন যে না আমি আপনাদের সাথেই খাব, তাহলে ওই ঘরে অন্যান্য রোজাদারদের জন্য ইফতার থেকে শুরু করে সাহরি পর্যন্ত যা হবে সেটাই কিন্তু তাকে শরীক করতে হবে। সেই দিনের জন্য কেউ কিছু করবেন আর ওই মেহমানকে দেবেন না, তাহলে কিন্তু আদায় ফিদিয়া আদায় হবে না। যাই খাবেন তার রুচিমতো সবই তার সামনে উপস্থিত করে সকলের সঙ্গে তাকে বসায় খাওয়াবেন, তাতে ফিদিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু, যারা শক্তি রাখত তাদের জন্য এই ছাড়টা ওই দ্বিতীয় হিজরিতে রেখেছিলেন, এর পরে কিন্তু আর রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তী বছর আয়াত নাজিল হলো, এর পরের আয়াতটি ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুমহু, শক্তি যারা রাখো তাদেরকে কিন্তু এ বছর আর ছাড় নাই, সকলকেই রোজা রাখতে হবে। অতএব আজ আর শক্তিমান মানুষ ফিদিয়া দিয়ে রোজার থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আল্লাহ তাআলা রাখলেন না। কিন্তু মান কানা মিনকুম মারিযান, যারা অসুস্থ তারা রোজার সময় রোজা না রেখে অন্য সময়ে রোজা রাখার এই ছাড় কেয়ামত পর্যন্ত তোমাদের রেখে দিলাম। যারা সফরে থাকবে তারা যদি চায় তাহলে তারাও অন্য সময় রোজা রাখতে পারে, এ ছাড় রাখা হলো। কিন্তু শক্তিমানদের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়ার এই ব্যবস্থা আর রাখা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন এটা করা হয়েছে আমি আরেকটি খুতবায়, বিগত একটি খুতবায় রোজার ঐতিহাসিক পটভূমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কেন আল্লাহ তাআলা এই ছাড় ওই এক বছরের জন্য দিয়েছিলেন। তা ছিল এই বদরের যুদ্ধের সামনে, এই যুদ্ধে সকলেই অংশগ্রহণ করতে চায় কিন্তু আল্লাহর নবী কেবলমাত্র তাদেরকেই নিতে চান যারা মুসলমানদের মধ্যে শুধু ইমানই দৃঢ়তা নয় চারিত্রিক দৃঢ়তাও যাদের আছে। আমি চারিত্রিক দৃঢ়তার একটি বিষয় এই সাম্প্রতিক ঘটে গেছে বলছি, আমাদের সকলের মনে রাখা উচিত। আহলে হাদিসদের মধ্যে অনেকে আছেন কিন্তু সাধারণ নয়, তাদেরকে আহলে হাদিসদের অথরিটি মনে করা হয়। লোকটি একা আহলে হাদিস সম্পর্কে যদি কোনো মশলা জিজ্ঞাসা করা হয় তিনি যদি তা বলেন, যিনি শুনলেন তিনি কিন্তু ওই ব্যক্তিকে মনে করেন না এটা আহলে হাদিসদের মশলা, এরকমের কিছু ব্যক্তি আছে না? যেমন আমাদের মসজিদের ইমাম সাহেব যদি কোনো মশলা বলেন সেটা কিন্তু সিদ্দিক সাহেবের মশলা না, ওটা কিন্তু আহলে হাদিসদের মশলা। রিয়াজি সাহেব তিনি ইমাম, তিনি যদি কোনো জিজ্ঞাসার জবাবে কিছু বলেন এটা কিন্তু রিয়াজি সাহেবের মশলা না, এটা আহলে হাদিসদের মশলা। এইরকমের সাধারণ মানুষ কিছু মানুষকে আহলে হাদিসদের মশলার অথরিটি মনে করে, এটা আমাদের দেশের একটা কুঅভ্যাস, মনে করা উচিত নয় তবুও কিন্তু মনে করে যে না আহলে হাদিসরা এরকমের করে, আমি শুনে এসেছি অমুক মসজিদের ইমাম সাহেব তাই বলেছে। ঠিক এইরকমের যাদেরকে হানাফি সমাজ আহলে হাদিসদের কোনো একটা কিছু মনে করে তাদেরকে কিন্তু অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। এই ভেবেচিন্তে কাজ না করার জন্যই কিন্তু আমাদের অনেক বিপর্যয় দেখা দেয়। আমাদের একজন মাওলানা সাহেব, তিনি অনেকের কাছে পরিচিত, তিনি আহলে হাদিস তাবলীগ কিতাব ঘাড়ে করে করেন। তার কারণ কিতাব নিয়ে গিয়ে তাবলীগ সর্বপ্রথম এ দেশে চালু করি আমি, এই সিয়াসতটা ঘাড়ে করে নিয়ে যেতাম, দুটা ব্যাগ করেছিলাম, কিতাব এই মিশকাত এবং হেদায়া সহ এই দুই ব্যাগে থাকত, দুই ব্যাগে দুই রাখতাম, দুই কাঁধে, আর ব্যাগ কাপড় চোপড়ের জন্য একটা নিতাম। তা আমাদের এই অঞ্চলের একজন আলেম, যিনি আহলে হাদিস ছিলেন না, কোন এক উপলক্ষে আমাদের কাছে আসলেন। ঘন্টা চারেকের মতো আলোচনা হওয়ার পর তিনি আহলে হাদিস হয়ে যান। তার আহলে হাদিস হয়ে যাওয়ার 22 কি 23 দিন পরে আমাদের স্যাটেলাইট টাউনে এখানে এক জলসা হয়। এ লোক পরিচয় দিলেন, ভাই আমার নাম এই, আমি প্রথমে খুলনার অমুক মাদ্রাসায় পড়েছি, সেখান থেকে যাত্রাবাড়ি গিয়ে আমি দাওরায়ে হাদিস করেছি, সেইখান থেকে পাকিস্তান গিয়ে দারুল উলুমে আমি দাওরায়ে হাদিস করেছি, সেইখান থেকে বাংলাদেশে এসে এত বছর আমি কাটিয়েছি, কিন্তু গত 22 তারিখে কেবলমাত্র আমি মুসলমান হয়েছি। বলার সাথে সাথে এই স্যাটেলাইট টাউনের এই স্কুলের সামনেই আমাদের জলসাটা ছিল। আমাদের স্কুলের তদানীন্তন প্রধান শিক্ষক হাফিজুল্লাহ সাহেব, তিনি সভাপতি, আর সন্ধ্যার পরে পরে এই কথা বললে যে কি অবস্থা হয়, এ হচ্ছেন আমাদের মাওলানা আব্দুস সত্তার সাহেব কালাবগী। এর পরে যা হোক, হেডমাস্টার সাহেব ওনাকে বললেন আপনি থামেন আমি কিছু বলি। মোটামুটি আমরা সবাকে শান্ত করলাম, করে আমরা যা হোক সভাটা চালালাম। অত্যন্ত আবেগ প্রবণ মানুষ, কোন এক জায়গায় যাওয়ার তিনি দাওয়াত পেয়েছেন। তিনি আমার কাছে আসলেন যে আমার সঙ্গে সাধনকে আর মাসউদকে দেন, আমরা সেখানে যাব। আমি তাকে নিষেধ করলাম, যাওয়ার কোনো দরকার নাই, আজকে হরতালের দিন আপনি যাবেন না, আপনি গেলে এই এই এই এই অবস্থাটা হবে। শেষ পর্যন্ত তিনি বললেন যাব না, যাওয়া দরকার নাই, কিন্তু আবার কারো উৎসাহে তিনি গেলেন, যে সেই ঘটনাই ঘটেছে যেটা আমি ঘটনার ঘটার আগেই বলেছি। মাওলানা আব্দুস সত্তার সাহেবের মতো লোক কিন্তু আমাদের এই আহলে হাদিস সমাজে সাধারণ মানুষ নয়। তারা যদি কিছু করে, করা সম্ভব হয়, তাহলে কিন্তু সাফল্য হবে গোটা আহলে হাদিস জামাতের উপরে কিছু করেছে, গোটা আহলে হাদিস জামাতের বুদ্ধে তারা কিছু করেছে, এটাই কিন্তু এক আব্দুস সত্তার সাহেবকে দিয়ে প্রমাণ হবে। তাই আমি বলবো যে আপনারা কখনই এই ধরনের কোনো কাজ করবেন না, যে কাজটা কেবলমাত্র আপনার ব্যক্তিগত মাথাটা ফাটবে না, গোটা জামাতের মাথাটা ফাটবে। এক্ষেত্রে অন্ততপক্ষে সকলের সঙ্গে কিছু পরামর্শ করে কাজ করবেন। বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু যতটুকু ঘটেছে সেটাও কিন্তু এ জামাতের জন্য শুভ ছিল না। ওয়ালাল্লাযীনা ইউতীকূনহু, এটা এমনই ছিল, এই কথাই কিন্তু এসেছে বদরের যুদ্ধ সামনে। ইমানের দিক থেকে শক্তিশালী মাওলানা আব্দুস সত্তার সাহেবের মতো, কিন্তু বাস্তব অবস্থার প্রেক্ষিতে অনেক কাণ্ড জ্ঞান কম। কেউ উৎসাহ দিলেই চলে যায়, কেউ বললেই চলে যায় ইমান ঠিক আছে, কিন্তু পারিপার্শ্বিক জ্ঞানের অভাব এটাও হতে পারে, আর ইমানের কমিও হতে পারে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মানুষকে এই প্রথম যুদ্ধে নিতে চান না, কিন্তু নিতে যে চান না এ কথা আসলে কিন্তু মুখ ফুটিয়ে বলাও যাচ্ছে না। তিনি বোঝেন এরা যদি থেকে যেত ভালো হয়, কিন্তু তাদেরকে বলতেও পারেন না যে তুমি থেকে যাও। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে রোজা রাখতে হবে, যারা রাখতে চাও না তারা খেতে পারো, কিন্তু অন্য একটা লোককে খাওয়াতে হবে। ঠিক এই সুবাদে 18 তারিখে বদরের যুদ্ধ শুরু হয়, মানে 17 তারিখ দিবাগত ভোর রাতে। তাই 17 তারিখে কেউ বলে, আবার 18 তারিখে কেউ বলে, ভোর রাত্রে ফর্সা হওয়ার আগেই কিন্তু এই যুদ্ধ শুরু হয়। যা হোক, রমজানের এই যে 17 বা 18টা যাচ্ছে, এতেই আল্লাহর নবী দেখে নিলেন যাদেরকে তিনি নিতে চান না তারা কিন্তু এই সুবিধা ভোগ করছে, আর যাদেরকে নিতে চান তারা কিন্তু সুবিধা ভোগ না করে এই অসুবিধাটাই কবুল করে নিয়েছে, রোজাই কবুল করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়েছেন। তো ইমানদার লোকদের মধ্যে কিন্তু কিছু কাণ্ডজ্ঞানের অভাব আছে, এটা এখনো প্রমাণ হয়, আগেও প্রমাণ হয়েছে। তাই সকলের সঙ্গে পরামর্শ করে কাজ করাটাই বাঞ্ছনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তো পরামর্শ করলে কথাটা তো ফাঁস হয়ে যেত, তাই রাসূলের কিন্তু সেখানে পরামর্শ করার কোনো অবকাশ ছিল না। পরামর্শ করে বলতেন, এই এই ব্যক্তিকে আমি রেখে যেতে চাই, তোমরা কি বলো? তো একটা গন্ডগোল হতো। আল্লাহর পক্ষ থেকে এই সময় রোজা নাজিল করে সেই সমাধান করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমাজান আসত তখনই প্রথমে একটা খুতবা দিতেন। মিশকাতে এর সনদ বর্ণনা করা হয় নাই, কিন্তু এটা বাইহাকি সুনানুল কুবরাতে হাদিসটি আছে। ফাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। শাবানের শেষ জুমাতে তিনি প্রায় খুতবাতে কথাগুলো বলতেন। সালমান ফারসি বলেন, আল্লাহর রাসূল বলতেন, ইয়া জাহান্নাস, ওহে উপস্থিত জনতা শোনো, তোমাদের কাছে এক আজিম মাস, এক মহামহিমান্বিত মাস আসছে, শাহরুন মুবারক, মুবারক মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ওই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে এক হাজার মাসের চেয়ে উত্তম। জালাল্লাহু সিয়ামাহু ফরিযা, এই মাসে আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, আর রাত্রে তারাবির নামাজকে তোমাদের জন্য নফল করেছেন। তাতাওয়া শব্দ, এর অর্থ যেমন নফল এর অর্থ তেমন সুন্নত। অতএব কিয়াম লাইলিহি তাতাওয়া, এই নামাজ তোমাদের জন্য সুন্নত করা হয়েছে, এই কথা বলাও ঠিক। আবার কিয়াম লাইলিহি তাতাওয়া, এই নামাজ তোমাদের জন্য নফল, এ কথাও ঠিক। সুন্নাত হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ চালু করেছেন, এই দিক থেকে এটা সুন্নাত। আবার এই নামাজটি ফরজ নামাজের চেয়েতে বেশি, সেই হিসাবে নফল। নফল শব্দের অর্থ বেশি, কিসের চেয়েতে বেশি? একদিকে ঐশা আর একদিকে ফজর। তো এশার নামাজের চেয়েতে বেশি, আর অন্যদিকে ফজরের নামাজের চেয়েতেও এই নামাজটা বেশি, এই দিক থেকে এটা হচ্ছে নফল। আর এই বেশি নামাজটা চালু করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই চালু করার অথরিটির দিক থেকে এই নামাজটি হচ্ছে সুন্নত। من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه। এই মাসের ফজিলত হচ্ছে এই, এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো একটি নফল কাজ করে তাহলে অন্য মাসে এর সওয়াব হচ্ছে ফরজের সমতুল্য। কেউ যদি দুই রাকাত সুন্নত নামাজ পড়ে তাহলে এই দুই রাকাত সুন্নতের সওয়াব পাবে দুই রাকাত ফরজ নামাজের সমান। ومن أدى فريضة في كان كمن أدى سبعين فريضة في ما سوا। আর কোন ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার যে সওয়াব এই মাসে তাই সে পাবে। وهو شهر الصبر, এই মাস হচ্ছে ধৈর্যের মাস। والصبر ثوابه الجنة, আর সবরের সব অন্য কিছু নয় সোজাসুজি জান্নাত। সবরের এই জান্নাতই হচ্ছে তার একমাত্র প্রাপ্য, আর অন্য কিছু নয়। ওয়াশহরুল মুআসাত, এই মাস হচ্ছে সারা বছরের মধ্যে ভ্রাতৃত্বকে নূতন করে গড়ার মাস, আত্মীয়তা যা ছিল সারা বছর জীবন্ত আর ঘুমন্ত অবস্থায় ছিল সেই আত্মীয়দের খোঁজ খবর নেয়ার মাস। وَشَهْرٌ يُزِيدُ فِيهِ رِزْقُ الْمُؤْمِنِ আর এই মাসে মুমিনদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। প্রথম হচ্ছে এই যে শাহরুস সাবর, ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فَإِنْ صَابَهُ أَحَدٌ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ রোজা রেখে কেউ যদি তোমাকে গালাগালি করে, কেউ যদি তোমার উপরে তেড়ে আসে, তুমি তাকে বলে দাও, ভাই আমি সব কিছুই করতে পারবো না, ইন্নি ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, এটা আমি পারবো না। যেমন করে রোজার দিনে আপনাকে কেউ যদি খাবার কিছু সামনে উপস্থিত করে আর বলে খান, তখন আপনি বলেন যে এটা আমি খেতে পারি না, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি খেতে পাচ্ছি না। তেমনি কোন লোক যদি আপনার উপরে কোনো আক্রমণ করে, কথার দ্বারাই হোক ব্যবহারের দ্বারাই হোক, আপনি বলেন ইন্নি ইমরুউন সাইম, আমি রোজা রেখেছি, এই কথার জবাব কিন্তু আমি দিতে পারছি না। শাহরুল মুআসাত, আত্মীয় স্বজনকে আমরা ভুলে গেছি, এই রমাজান সেই সকল আত্মীয়দেরকে স্মরণ করার মাস। তাদেরকে পত্র লিখুন, আপনি তাকে যে স্মরণ করছেন সেই স্মরণ করার জন্য তার কাছে টেলিফোন করুন, তাকে চিঠি লেখেন, তাকে খবর দেন। শাহরুল মুআসাত, যদি আপনি রোজা রেখে যান আর এই কাজগুলো না করেন, তাহলে রোজার মাসের এই ফজিলত, মাসের এই বরকত আপনি পাবেন না। স্মরণ করেন নাই আপনি আপনার ছোট বোনকে, স্মরণ করেন নাই আপনি আপনার বড় বোনকে, স্মরণ করেন নাই মাকে বাবাকে, কিন্তু সেই স্মরণ করার মাসই হচ্ছে এই মাস। এই মাস যেমন রোজার মাস, তেমন করে আত্মীয়দেরকে, বন্ধু বান্ধবদেরকে স্মরণ করার মাস। সে আপনার আত্মীয় কেউ নয়, কিন্তু এমন একটি বিপদাপন্ন অবস্থায় একদিন আপনি পতিত হয়েছিলেন, সেই দিন কোনো আত্মীয় আপনাকে সাহায্য করার জন্য আসেনি, কিন্তু পথের একটি সঙ্গী সেই দিন আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করেছে, আপনাকে সাহায্য করেছে, ভুলে গেছেন সেই পথের সাথীটির কথা, আপনার আর মনে নাই, হয়তো সেই সময় ঠিকানাটা এনেছিলেন কিন্তু আজও আপনার মনে নাই, ঠিকানাটা আছে কিন্তু তাকে স্মরণ করেন নাই। ওহ শাহরুল মুআসাত, এই মাস তাকে স্মরণ করার মাস। আপনি যদি এই মাসে তাকে স্মরণ না করেন, তাহলে রমজান আপনার থেকে বিমুখ হয়ে যাবে। সামনে হাদিস আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, এই রমজান তোমাদের সুপারিশ করবে যদি রমজানের সকল হক আদায় করো। ওহ শাহরুল মুআসাত, এরপর আল্লাহর নবী ইরশাদ করেন, মান ফাত্তারা ফীহি সাঈমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যে ব্যক্তি এই রমজান মাসে কোনো ব্যক্তিকে ইফতার করাবে বা ব্যক্তি সমষ্টিকে ইফতার করাবে, মান বলা হয়েছে, মান মানে মানে অর্থ একজন হয় বহু হয়, মান ফাত্তারা সাইবান, কোন ব্যক্তিকে ইফতার করালো, মাগফিরাতুন লিযুনুবিহি, তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা খোলাবার জন্য, ইফতার করার জন্য মাফ করে দেবেন। ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নামে যাওয়ার জন্য যদি তার কঠিন কোন আমল তার আমল নামায় থেকেই থাকে, আল্লাহ বলেন ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নামে যাওয়ার সেই আমলগুলো সব আমি মিটায় দেব, তাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচিয়ে দেব এবং তাকে মুক্তি দেব। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, ভয় নাই যে রোজা ইফতার করিয়েছো তার রোজার সব আমি একটুও কম করব না, অভয় দেন। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, যে ব্যক্তিকে তুমি ইফতার করালে সারা দিন সে যত নেকি পেয়েছে সে নেকিও তোমার হবে আর আগুন থেকেও তুমি বেঁচে যাবে, কিন্তু ভয় নাই যে ব্যক্তি ইফতার করবে তার ওই ইফতারের সব একটুও কম করা হবে না, আল্লাহ তাআলা অতিরিক্ত সওয়াব ওই ব্যক্তিকে দেবেন যে ব্যক্তি ইফতার করাবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাঈম। সাহাবায়ে কেরাম অনেকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাঈম, হে আল্লাহর নবী, আমরা তো অনেকে এমন আছি নিজেরাই তো ইফতার করার ভালো সুযোগ পাই না, তা অন্যকে ইফতার করাবো এই সুযোগ আমাদের কোথায়? লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাঈম, কোথায় তাদেরকে ইফতার করাতে পারি, রোজাদারকে ইফতার করাতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের ভাষায় আল্লাহ নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মুযকাতি লাবান। আল্লাহর নবী বলেন, ভয় নাই, এই ইফতারির সময় সকলকে পেট পুরে খাওয়াতে হবে এই কথা তো আমি বলি নাই, বরং কোন ব্যক্তি যদি সামান্য একটু দুধ দিয়ে কাউকে ইফতার করায় তাহলেই কিন্তু সেই সবটি পাবে। অনেকে ভাবছে সর্বনাশ, দুধ এ তো সারা মাসে একবার আমাদের জোটে কিনা, তাহলে তো এই সব তো আমাদের আর হলো না। আল্লাহ নবী একটু দম নিয়ে আবার বলেন, আও তামারাতিন, কেউ যদি একটু খেজুর দিয়ে কেউ ইফতার করায় সেও এই সব পেতে পারে। অনেকেই ভাবছে খেজুর এও তো অনেক মূল্যবান ফল, আমরা একটু জব আর একটু বাজরা এই খাই আর ওটা দিয়ে ইফতার করি, এ খেজুর কোথায় পাবো? খেজুর না পাওয়ার মতো সেখানে দরিদ্র মানুষ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও শারবাতুম মিম্মা, আরবে দুই রকমের পানি কুয়ায় পাওয়া যায়, কুয়াতেই। আমাদের দেশে দুই নদীতে দুই রকমের পানি, মিঠা পানি আর লবণাক্ত পানি পাওয়া যায়, আরবে ঠিক লবণ নয়, এক রকমের পানি পাওয়া যায়, খাওয়া যায় না, এবং তা তিতো, কিছুটা তিতো মতো লাগে। তার মোকাবেলায় যে পানি মিষ্টি, তার মানে চিনি দিয়ে শরবত নয়, শারবাতিম্মি মা, এটা একটা পরিভাষা, অর্থাৎ নোনা পানির পরিবর্তে মিষ্টি পানি। যেমন আমরা বলি যে এই নদীর পানি মিষ্টি, ওই নদীর পানি লবণাক্ত, তো লবণাক্ত তার বিপরীতে যেমন আমরা মিষ্টি পানি বলি, আরবিতেও ঠিক শারবাতিম্মি মা বলা হয় ওই সাধারণ পানি, যে পানি নোনা নয়। আল্লাহ নবী বলেন, যে পানিতে লবণ নেই, তিক্ততা নাই, ওই পানি ছাড়া স্বাভাবিক পানি দিয়েও যদি কেউ যত্নের সঙ্গে কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সব তাকে অবশ্য অবশ্যই দান করবেন। ওমান আশবা সাইমান, আর যে ব্যক্তি রোজাদারকে পেট পুরে খাওয়ার মতো ক্ষমতা রাখে আর খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আলাদা এমন একটি শরবত পান করাবেন। সাকাহুল্লাহ, বুঝতে হবে, হাউজে কাউসার থেকে পান করাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর এখানে বলা হচ্ছে রোজার জন্য, রোজা ইফতার করার জন্য যেটা সাকাহুল্লাহ আল্লাহ পান করাবেন, তাহলে এটা হাউজে কাউসার নয়, ওটা আলাদা রসুলের হাত দিয়ে পান করা যাবে। আর যে ব্যক্তি ইফতার করাবে তার জন্য যে শরবত, এটা আল্লাহ নিজে তার বান্দাকে পান করাবেন। সাকাহুল্লাহু, আল্লাহর সেই হাউজ থেকে আল্লাহ নিজে পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতের আগ পর্যন্ত এই ব্যক্তির আর কোনো পিপাসা কখনোই হবে না। এই মাসের প্রথম দশ দিন হচ্ছে আল্লাহর রহমত, ওয়াউসাতুহু মাগফিরাত, আর মধ্যের দশ দিন আল্লাহ মাফ করার জন্য রেখেছেন, ওয়াআখিরুহু উতকুম মিনান নার, আর শেষ দশ দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য রেখেছেন। আল্লাহ নবী আবার বলেন, ওমান খাফফা আম মামলুকিহি ফি, যারা এই রমাজান মাসে কর্মচারীদের উপরে কাজ সোজা করে দেয়, কাজ কম করে দেয়, অথবা তাদের সাহায্য সহযোগিতা করে তাদের কাজটাকে উদ্ধার করে দেয়, গফরাল্লাহু লাহু, তাদেরও জীবনের সকল গোনাহত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ওয়াআতাকাহু মিনান নার, এবং জাহান্নামের সকল জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আজ আমরা যদি এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ রহমান, এটাই হচ্ছে রমজান মাসের ফজিলত হিসাবে মাস। এই ফজিলতে আমরা সকলে অংশগ্রহণ করি, এটাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাজান আসার আগের শুক্রবারে এই খুতবাটা অবশ্যই দিতেন, তারপরে অন্যান্য কথাবার্তা বলতেন। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل شهر رمضان فتحت ابواب السماء وفتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسللت الشياطين وفتحت ابواب الرحمه متفق عليه যখন এই রমজান মাস শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুয়ার খুলে দেন, জান্নাতের দুয়ার খুলে দেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে বন্দী করে রাখেন। শয়তানগুলোকে বন্দী করে রাখেন, তাহলে রমজান মাসে এই শয়তানি কারা করে? শয়তানি রমজানের আগেও চলে, পরেও চলে। সুল্লিলাতি শায়াতিনু মিনাল জিন, জিন শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়, কিন্তু মানুষ শয়তানগুলো কিন্তু ছাড়া থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই রকমের, মানুষ আর জিন। জিন শয়তানগুলো বন্ধ করে রাখা হয়, তাদেরকে বন্দী করে রাখা হয় এই রমজান মাসে, কিন্তু মানুষ শয়তানগুলো ছাড়া পায়। তাই রমজান মাসে যত শয়তানি দেখা যায়, কেবলমাত্র মানুষ কত শয়তানি করতে পারে এই রমজান মাসে দেখলে স্পষ্ট করেই বোঝা যাবে। সুল্লিলাতি শায়াতিন। عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون جنة ভিতরে প্রবেশ করার জন্য আটটি দরওয়াজা হবে, আটটি দুয়ার দিয়ে মানুষ এই জান্নাত প্রবেশ করবে। একটি দরজার নাম হচ্ছে রায়্যান, এই দরজা দিয়ে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। যারা রমজানের রোজাদার তারাই এই জান্নাতে প্রবেশ করতে পারবে। মুত্তাফাকুন আলাইহ। আন আবি হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাম রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه رسول صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি রমজানের উপরে ঈমান এনেছে এবং এই রমজানের রোজা হিসাব নিকাশ করে রাখছে, গুফরালাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার জীবনের সকল গুনাহাত মাফ করে দেওয়া হবে। এই ঈমান ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রমজানের উপরে ঈমান এনেছে, এর অর্থ হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত যেমন ভাবে রোজা রেখেছেন সেটাকে রোজা বলেই ঈমান এনেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়েছেন, তিনি ইফতার করেছেন, এর মাঝে তিনি যা কিছু করেছেন এটাকে যারা রোজা বলে ঈমান এনেছে। কিন্তু এটাকে আমাদের এই সমাজে অনেকেই কিন্তু রোজা বলে ঈমান আনতে পারে নাই এমন লোকও আছে। তারা আল্লাহর নবী এই রোজা উপলক্ষেই বলেছেন, কোন ব্যক্তি যদি এমন হও খাচ্ছ, সামিআন নিদা আহাদুকুম এই সাহরি খাওয়ার মধ্যেই তোমরা শুনতে পাচ্ছ ফজরের আজান। ফালা ইয়াজাহু হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু, সাহরি খাওয়া প্রয়োজন মতো করে তারপরে খাওয়া বন্ধ করো। এটা হচ্ছে আল্লাহর নবীর রোজা, এটার উপরে কি ঈমান আছে? আমাদের সমাজের হুজুররা বলেন যেই ফজরের আজান দিয়ে দেবে এরপরে আর এক লোকমাও খাওয়া যাবে না, যা মুখে আছে থুতু করে ফেলে দিতে হবে। আর আল্লাহর নবী ডেকে বললেন তোমরা যদি আজানের আওয়াজ শোনো, ইজা সামিআন নিদা আহাদুকুম, তোমরা যদি কেউ আজানের শব্দ শোনো আর তোমরা খেতে থাকো তাহলে খাওয়া বন্ধ করো না, চালিয়ে যাও প্রয়োজন পরিমাণ, প্রয়োজনের বেশি আর খেও না। তো এই রোজার সঙ্গে সাহারি আছে, এর উপরে এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই। তাই আল্লাহ ডেকে আল্লাহ নবী বলছেন মান সামা ইমানান, রোজার উপরে এই আল্লাহ নবীর রোজার উপরে যাদের ইমান আছে এরপরে রোজা থাকছে তার জন্য জীবনের সকল গোনা খাতা মাফ হয়ে যাবে। ইমানান ওয়া ইহতিসাবা, আর হিসাব করছে রোজা দুটো চলে গেল, আমি যা ভালো করতাম না খারাপ করতাম তার কতটুকু গেল। কিন্তু সে যদি হিসাব করে ঈদ হওয়ার আর মাত্র 28 দিন, তার কারণ আর 28 দিন বাকি, রোজা দুটো চলে গেছে, তিনটা চলে গেল, ঈদের আর 27 দিন বাকি, ঈদের আর 26 দিন বাকি, এই বাকির হিসাব করলে চলবে না, আমার জীবন থেকে রোজা কতটা গিয়েছে, গিয়েছে অপরাধ। এই দুটো হিসাব যে করে রোজা রাখে, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাজানা, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি এই কিয়ামে রমাজান অর্থাৎ রমজানের এই তারাবির উপরে ইমান এনেছে যেটা আল্লাহর নবীর সুন্নত, এই হিসাবে যারা এই রোজাকে রাখার পর এই তারাবি পড়ে, গুফরে লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবিহ মাত্র 8 রাকাত অর্থাৎ বিতির সহ 11 রাকাত পড়েছেন, 8 আর 3 11 অথবা 10 আর 1 11 তিনি পড়েছেন। কিন্তু কিছু কিছু লোক আছে এই 11 রাকাতের উপরে ইমান আনতে পারছে না, 11 রাকাতে তাদের ইমান নাই, তাদের ইমান 20 রাকাতের উপরে। তাহলে আল্লাহ নবীর তারাবির উপরে যাদের ইমান নাই তারা যে তারাবি পড়ছে সেই তারাবির উপরেও আল্লাহ নবীর ইমান ছিল না। ওই 20 রাকাত তারাবির উপরে যদি আল্লাহ নবীর ইমান থাকত তাহলে আল্লাহ নবী তো 20 রাকাত পড়তেন। অতএব 20 রাকাতকে যেমন আল্লাহ নবী তারাবি বলে বিশ্বাস করেন নাই, তেমনি আহলে হাদিসরাও ওই 20 রাকাত তারাবিকে বিশ্বাস করে না। যদি আল্লাহ নবী ভাবতেন যে 20 রাকাত তারাবি হচ্ছে তারাবি, তাহলে আল্লাহ নবী 1 রাকাতও কম করতেন না, ওই 20 রাকাতই করতেন। অতএব 20 রাকাত তারাবিতে যেমন আল্লাহ বিশ্বাস করেন নাই, আল্লাহ বিশ্বাস করলে আল্লাহ নবীকে বলতেন যে আমার তারাবি সুন্নত তোমার হোক কিন্তু এটা কিন্তু 20 রাকাত, এই 20 রাকাত তারাবি আল্লাহ গ্রহণ করেন নাই, রসুলও গ্রহণ করেন নাই, এবং এই 20 রাকাত তারাবি আহলে হাদিসরা গ্রহণ করে না। বলতে পারে যে 20 রাকাত তারাবি হলো তো পরে আল্লাহ নবী করবেন কেমন করে, আল্লাহ নবী হয়তো না জানতে পারেন, ইলমে গায়ব তার জানা নাই। কিন্তু 400 হিজরিতে একদল লোক কুফায় যে 20 রাকাত তারাবি পড়বে এটা কি আল্লাহরও জানা ছিল না, রসুলের হয়তো না জানা থাকতে পারে যেহেতু রসুল, কিন্তু 400 হিজরিতে এই তারাবি 20 রাকাত বলে খতমে তারাবি বলে চালু হবে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জানা ছিল। আল্লাহ বলতে পারতেন যে ভবিষ্যতে এই রকমের হবে, এই আট রাকাত বা এগারো রাকাত চালিয়ে যেও, বিশ রাকাতের লোক যখন আসবে তখন তোমরাও বিশ রাকাত পড়ো, খারাপ হবে না কিছু। আল্লাহ তো তা বলেন নাই। অতএব এই বিশ রাকাত তারাবি এগারো রাকাতের পরে এটা বেদাত, কিন্তু শোনে কে? তারা দলিল দেয় যে মসজিদে হারামে বিশ রাকাত তারাবি হয়, অতএব এখানে চলবে না। কেন? এই লোকগুলো এত খারাপ, বলবো আর কি, বিশ রাকাত তারাবি যেখানে হয় সেটাই যদি ধরি, তাহলে ভাই বিশ রাকাত তারাবিতে ইমাম সাহেব সুরায় ফাতেহা পড়েন, আর ওই তারাবিতে পিছনে যারা তারাবি পড়ে তারাও কিন্তু সুরায় ফাতেহা পড়ে। বিশ রাকাতটাই ধরেছে, কিন্তু মুক্তাদির সুরায় ফাতেহাটা ওই বিশ রাকাতের মধ্যে থেকে বাদ। বিশ রাকাতের এই তারাবি যদি হয়, তারাবি তো নয় তবুও বলছি, এই বিশ রাকাতে দুইজন ইমাম দশ রাকাত করে পড়ান, প্রত্যেক সুরায় ফাতেহার পরে ওই ইমাম সাহেব তিনি কিন্তু জোরে আমিন বলেন, কিন্তু তার বিশ রাকাত ধরে রেখেছে, কিন্তু ওখানকার জোরে আমিনটা একটু ধরে দেয়, ওটা বাদ। এই বিশ রাকাত তারাবিতে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে তিন তিন বার করে হাত তুলেছেন, রফুলিয়া দেন করে নামাজ পড়েছেন, যেই রুকুতে গিয়েছেন তখন হাত তুলেছেন, যেই রুকুত থেকে মাথা তোলেন তখন হাত তোলেন, যেই আবার সেজদায় যান শেষ হয় এই রুকু করা তখন কিন্তু আবার হাত তোলেন, উনি কিন্তু বিশ ধরে নিয়েছেন প্রত্যেক রাকাতে যে তিন তিন বার করে এই রফুলিয়া দেন করা হচ্ছে, এটা কিন্তু বিশ রাকাতের সাথে যোগ হয় নাই। এই বিশ রাকাত চার রাকাত পড়ে ইমাম সাহেব একটুও দোয়া করেন না, তার কারণ জেনে রাখুন ইজতেমাই দোয়া কোথাও নাই, সকলে মিলে দোয়া। এই চার রাকাত পড়ার পর কোনো দোয়া নাই, দুই রাকাত পড়ের কোনো দোয়া নাই, এবং এই পুরো তারা যে কিয়ামুল লাইলটা করেন এই দশ রাকাত পড়াবার পরেও কোনো দোয়া নাই, বিশ রাকাত পড়েও হাত তুলে কোনো দোয়া নাই, এটা কিন্তু অন্যরা গ্রহণ করেন না, এই রাকাতটাই কেবলমাত্র ধরেছে। এখানে ধরবার তো আরো অনেক কথা ছিল, কেন সেগুলো নয়, তারপরে কেন তারা এত অসৎ জানি না। এই নামাজটি শেষ হয়ে গেল, ভোর রাতে আবার আজান হয়, আজান হওয়ার আধা ঘন্টার মধ্যে সকলকে পেশাব পায়খানা ইত্যাদি জরুরি কাজ সারবার জন্য সময় থাকে, এরপরে আবার এই ইমাম সাহেব এক নামাজ শুরু করেন, সেই নামাজের কেরাত অনেক দীর্ঘ, ওই বৈকালীন অর্থাৎ এশার পরের এই নামাজের চেয়ে এই নামাজের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। তখনকার কেরাত, তখনকার রুকু, তখনকার সেজদা এত সুন্দর, এই লম্বা নামাজ তখন তিনি পড়াতে শুরু করেন ইমাম সাহেব। এটা এই দশ আর এক এগারো রাকাত হয়। আমাদের দেশের হুজুররা ওই পয়লা বিশ রাকাত বলেন, কিন্তু পরের এগারো রাকাত জিন্দিগিতে কেউ কোনোদিন বলেন না। যদি বলেন তাহলে তো জিজ্ঞাসা করবে, ভাই তাহলে বুখারি শরীফে যে এগারো রাকাত, তাহলে এই কি সেই এগারো রাকাত? তাহলে তো আর ওনার মুখ থাকে না। বুখারি শরীফের মধ্যে এগারো রাকাতের কথা আছে, মুসলিমে এগারো রাকাতের কথা আছে, সিয়াসাত্তায় এগারো রাকাতের কথা আছে। এখন যদি বলেন যে না রমজানে এই এগারো রাকাত নামাজ পড়ানো হয় যদি বলেন, তাহলেই তো প্রশ্ন ওঠে যে হুজুর তাহলে তো ওই হাদিসের সাথে মিশলো, কিন্তু এই বিশ রাকাতের তো কোনো মিল মিশ নাই। এরা প্রতারক, ধোকাবাজ, মসজিদে হারাম সম্পর্কে যারা ধোকা দিতে পারে তারা এ দেশের মানুষকে আরো আরো অনেক ধোকা দিতে পারে। ওই নামাজটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। এভাবে এই নামাজটি যদি কেউ পড়ে ঈমানান বা ইহতিসাবা, আল্লাহর নবী যে কয় রাকাত পড়েছেন তার উপরে ঈমান এনে যদি পড়ে, এর চাইতে বেশি যদি ঈমান না বাড়ায়, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কিন্তু এর চাইতে যদি নামাজ বেশি বাড়ায়, তারাবি যদি বেশি বাড়ায়,